আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে ইনশাআল্লাহ শেষ আলোচনা কোরআনের আদবের ব্যাপারে, আরো যে কয়টি আদব বাকি আছে আজকে আমরা শেষ করব। মাঝে মাঝে কোরআন খতম করার চেষ্টা করুন। কোরআন যদি পড়তে জানেন তাহলে আপনি বিক্ষিপ্তভাবে কোরআন হয়তো পড়লেন তা ঠিক না, বরং চেষ্টা করুন যে আপনি ডেলি কিছু কিছু করে পড়বেন এবং গোটা কোরআন খতম করবেন। বছরে একবার, দুবার, তিনবার যাবার পারে না, বিশেষ করে রমজানে। রমজান হচ্ছে কোরআনের মাস, আর সেই সময়ে আপনি কোরআন বেশি বেশি করে পড়বেন সকল কাজ বাদ দিয়ে। এমনকি যদি আপনি মুহাদ্দিস হন, হাদিসের আলোচনা বাদ দিয়ে আপনি কোরআন পড়তে মশগুল হবেন, এটাই হচ্ছে উত্তম। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না কোরআন পাঠের জন্য, কারণ কোরআন যদি কেউ তিন দিনের কমে পড়ে, যদি কেউ কোরআন তিন দিনের কমে পড়ে, তাহলে আপনার কি হবে, সে ঠিক হবে না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াফকাহু মান ক্বারা আল কোরআন ফি আকাল মিন সালাস, সে কিছুই বোঝে না যে তিন দিনের কম সময়ে কোরআন খতম করে। প্রকাশ থাকে যে কোরআন খতম করার পর ফিরিয়ে সূরা ফাতিহা ও বাকারার পাঁচটি আয়াত পড়া, অনেকে মনে করে যে কোরআন খতম করা ঠিক না, দিয়ে কোরআন শেষ হয়ে গেলে নাস যেমনি শেষ হলো ফিরিয়ে সূরা ফাতিহা পড়ে এবং সূরা বাকারার পাঁচটা আয়াত মনে করে কি এরকম পড়া উত্তম। কিন্তু না, যদি কেউ মনে করে উত্তম বা পড়তে হয় তাহলে সেটা কি হবে, বিদাত হয়ে যাবে। নামাজের বাইরে সাধারণ সময়ে কোরআন খতমের পর দোয়া করতে পারেন। কোরআন খতম হয়ে গেল, এবার আপনি হাত তুলে মোনাজাত করতে পারেন। এমনি মোনাজাত করতে পারেন, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন খতম করার পর নিজ পরিবারের সকলকে ডেকে দোয়া করতেন। অতএব দোয়া করা যায়, দোয়াতে আপনার কোরআন খতমের পরে আপনার দোয়া করাতে সমস্যা নেই। খতমের পর নির্দিষ্ট কোন দোয়া আছে? খতমের পর নির্দিষ্ট কোন দোয়া নেই, যে এটাকে কোরআন খতমের দোয়া বলা হয়। আমাদের দেশে কোরআন খতমের মানে কোরআনের শেষ দিকে কোরআন খতমের দোয়া লেখা থাকে, সেখানে দোয়া লেখা থাকে কি খতমে কোরআন দোয়া বলে, যে খাতমুল কোরআন নামে দোয়া, খাতমুল কোরআন নামে দোয়া প্রচলিত আছে, সেটা কিন্তু ঠিক না। আল্লাহুম্মা ইন্নী আসালুকা বিল আলিফে আবুল ফাতান ওয়া বিল বা এ বারাকাতান ওয়া বিত্তা এ তাওবাতান ওয়া বিসা এ সওয়াবান, যে দোয়া শেষকালে লেখা আছে, এটা আমরা অনেক পড়েছি ছোটবেলাতে কোরআন খতম করে। এই খতম করার যে দোয়া, এই দোয়াটা হচ্ছে বানাওটি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার দোয়া এ খাতমুল কোরআন শিরোনামে যে লম্বা দোয়া লেখা থাকে তা হচ্ছে কারো মন গড়া দোয়া। অনুরূপ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নামে দোয়া ও খাতমের কোরআন বলে একটা ছোট্ট চটি বই বের করে বিতরণ করা হয়, বলা হয় যেটা শাইখুল ইসলাম এই দোয়া করতেন, এটাও ঠিক না। তার লেখা কি না তাও সঠিকভাবে প্রমাণিত নয়। মোট কথা, খাতমে কোরআনের কোন নির্দিষ্ট দোয়া প্রমাণিত নয়। তেলাওয়াত শেষে কোন জিক্র নেই, যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু কি কি বলে সব, এরকমও কোন জিকির নেই। সাদাকাল্লাহুল আজিম পড়াও যেমন আগেই শুনেছেন সেটা হচ্ছে বিদাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কোরআন পড়েছেন কিন্তু একটি বারের জন্য প্রমাণ নেই যে তিনি পড়ার শেষে ওইসব দোয়া পড়েছেন। তিনি অপরের নিকট থেকে কোরআন শুনেছেন কিন্তু তখনও তিনি ওই দোয়া বলেননি এবং বলতে আদেশ করেননি, বরং বলেছেন বাস থামো, হাসবুক। সুতরাং নির্দিষ্ট কোন দোয়া নেই। কোরআন তেলাওয়াতের আগে অথবা পরে কোরআন তুলে চুম্বন করা, অনেকে দেখেছেন কোরআন নিয়ে বুকে লাগায় চুম্বন করে, মহব্বত, এগুলো ভালোবাসা প্রকাশ করে, চোখে লাগায়, কিভাবে চোখে ঠেকায়, তো এগুলো কপালে লাগায়, অনেকে কপালে বা কোরআনে সিজদা করে। যেহেতু আল্লাহর কালামের প্রতি ভক্তি ও তাজিম প্রদর্শন করা একটা ইবাদত, আর ইবাদতের ওই পদ্ধতি কোরআন হাদিসে বর্ণিত হলে তবে না ইবাদত হবে, কারণ আপনার মহব্বত আছে মানলাম, আপনার ইখলাস আছে মানলাম, এটা হচ্ছে প্রথম শর্ত ইবাদত কবুলের, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি? তরিকায়ে মুহাম্মাদী, এই মহাব্বত প্রকাশের, এই ইবাদত প্রকাশের আপনার কাছে তরিকা জানা আছে? আপনি কি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চুম্বন করেছেন, কপালে নিয়েছেন, সিজদা করেছেন, চোখে লাগিয়েছেন, এমন আছে কি? তাহলে এটা আপনার অতিরঞ্জন এবং বাড়াবাড়ি হচ্ছে, অতএব তাও বিদাত হতে পারে। সৌদি আরবের ওলামা কমিটি এক বাক্যে বলেন, কোরআন করিম চুম্বন বিধেয় হওয়ার ব্যাপারে কোন দলিল আমাদের জানা নেই। কোরআন অবতীর্ণ হয়েছে তেলাওয়াত করার জন্য, তা বোঝার জন্য এবং সেই অনুযায়ী আমল করার জন্য। কোরআন মাজিদের আয়াতকে নকশা বানিয়ে দেওয়ালে টাঙানো, নকশা বানিয়ে আয়াতুল কুরসি সূরা ফাতিহা বেশ নকশা বানিয়ে সুন্দর করে আপনি দেওয়ালে টাঙিয়ে রাখেন, অনেকে ক্যালেন্ডারে, অনেক ক্যালেন্ডারে এরকম টাঙানো হয়, অনেকে তা তাবারুক গ্রহণের উদ্দেশ্যে অথবা সৌন্দর্য আনয়নের উদ্দেশ্যে ঘরের দেওয়ালে লটকিয়ে রাখে, কেউ বা নিজের দোকানে খদ্দের বৃদ্ধি করার উদ্দেশ্যে বাঁধিয়ে রাখে আয়াতুল কুরসি বা অন্য কিছু সোরা। কি হয় ব্যবহারিকভাবে, কি অন্য দোকানের তুলনায় আমার দোকানে খদ্দের বেশি হবে। কেউ বাড়ির সদর দরজায় অথবা বিল্ডিং এর সম্মুখভাবে আয়াত খোদাই করে রাখে, হাজা মিন ফাজলে রাব্বি আর কি কি সব আয়াত লিখে, আয়াত সামনে লিখে রাখে। কেউ বা নিজ গাড়িতে তাবারক গ্রহণ অথবা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কোরআন বা তার কোন অংশ রেখে থাকে। এ সকল কাজের কিন্তু শরীয়তে কোন দলিল নেই, কোন সমর্থন নেই, সুতরাং এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। কোরআন অবতীর্ণ হয়েছে জীবিত ব্যক্তির জন্য, মৃত ব্যক্তি কোরআন দ্বারা কোন প্রকার উপকৃত হতে পারে না, মৃত ব্যক্তি কোরআন দ্বারা কোন প্রকার উপকৃত হতে পারে না। অতএব মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়ে পড়া, তার নামে কোরআন খানি করা, ফাতেহা খানি করা, কুল খানি করা, সবিনা পাঠ করা, এতে কোন লাভ আছে? কোন লাভ নেই, যেহেতু এইসবের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নেই। লাভ নেই কবরের পাশে কোরআন খানি করে করা বা তার বিদাত, কবরের পাশে কোরআন খানি করা বৈধ নয়। শোক পালনের সময় কোরআন দিয়ে মজলিস মাতোয়ারা করা এবং রেডিও টিভিতে কোরআন পড়তে থাকাও শরীয়ত সমর্থিত নয়। আপনি রেডিওতে যে আপনি যে কোরআন পড়া হয়, অনেক সময়ে মজলিসে মাতোয়ারা করে কোরআন পড়া হয় শোক পালনের সময়। আপনি দেখবেন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী মারা গেছে, তো তিন দিন কোরআন চলছে, কোরআন পড়া হচ্ছে, তো রেডিও টিভিতে কোরআন পড়তেই থাকছে। এগুলো কি শরীয়ত সম্মত? না, এগুলো শরীয়ত সম্মত, শরীয়ত সমর্থিত নয়। কোরআনের আয়াত দ্বারা তাবিজ লেখা বৈধ নয়, বৈধ নয় কোরআনের আয়াতকে কোন প্রকার অসম্মান অপবিত্রতার স্থানে পতিত করা। আমরা আগেও বলেছি, বারবার বলেছি যে শিরকি তাবিজ আছে, কিন্তু কোরআনের তাবিজ ব্যবহার করা শিরিক না, কারণ এটা হচ্ছে আল্লাহর সিফাত, কালাম হচ্ছে আল্লাহর, কালাম হচ্ছে আল্লাহর সিফাত, তো সেটা ব্যবহার করলে শিরিক হয় না। কিন্তু তাবিজ ব্যবহার করা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন নেই, এই জন্য আমরা বলি আর তিনি বলেছেন তাবিজ ব্যবহার করা শিরিক। অতএব কোরআনই তাবিজ ব্যবহার করলে যে শিরিক হবে তা না, কিন্তু অন্য কারণে কোরআনই তাবিজ ব্যবহার করা যায় না, যেমন নাপাক অবস্থায় ইত্যাদি ব্যবহার করবে, নাপাকের জায়গায় নিয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা আপনি কোরআন শিক্ষা করুন, কোরআন বুঝে কোরআন তেলাওয়াত করুন, তার উপর আমল করুন, কোরআনের তাজিম ও সম্মান করুন এবং কোরআনকে সর্বপ্রকার অসম্মান ও অপবিত্রতার হাত হতে রক্ষা করুন। আল্লাহ আপনাকে তৌফিক দেন আর আমাদেরকেও তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। বলাই বাহুল্য যে কোরআনকে কেবল সুন্দর বাক্স ও জুজদানে ভরে বা সুন্দর রেশমি কাপড়ে জড়িয়ে তাকে তুলে রেখে তার প্রতি সম্মান প্রদর্শন যথেষ্ট না। অনেকে তাজিম করে, দেখবেন কোরআন হাত থেকে পড়ে গেলে সর্বনাশ হয়ে যায়, ও তাদের কি ভয় কোরআন হাত থেকে পড়ে গেছে। আবার অনেক জায়গাতে কোরআন যদি হাত থেকে পড়ে যায় তো ব্যবস্থা কি আছে, তাৎক্ষণিক ব্যবস্থা কি আছে, কাফারা লাগে, তাই না? কি কাফারা? কোরআনের ওজনে চাল দিতে হয়, চাউল দিতে হয়। আল্লাহ আকবার। আমি বোধহয় আপনাদেরকে বলেছিলাম, আমি যখন এক জায়গায় ইমামতি করতাম তখন আমার কাছে প্রায় 70 জন ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা পড়তে আসত, তো একজনের হাত থেকে কোরআন পড়ে গেছে, সে কি ভয়, কি ব্যাপার, বলছে হুজুর কি করব, আমাদেরকে চাল আনবো, চাল দিতে হবে। চাল দিতে হবে কোরআনের ওজনে কে বলেছে? বলছে আমাদের বড় মৌলবি বলেছে, মানে সেখানে আমার আগে যে ছিল সে হচ্ছে বড় মৌলবি আর আমি তখন পাস করে এসে ছোট মৌলবি, বুঝতে পারছেন? তো আমি বললাম তো বড় মৌলবি বলেছে চাল দিতে হবে, কিন্তু ছোট মৌলবি বলছে সোনা দিতে হবে। কোরআন তো দেশের কিতাব না, এটা আল্লাহর কিতাব, চাল দিলে কি করে হবে, বরং সোনা দিতে হবে, তোমার মা বাপকে গিয়ে বলো যেন সোনা নিয়ে আসে, নিয়ে কোরআনের ওজনে। এই তখন তো লেগেছে কানতে, বলছে সর্বনাশ, এত সোনা কথা পাবো, জি এত কি করে হয়, এটা কি করে হবে। তা আমি বললাম শোনো, তুমি কান কেন না, চালও দিতে হবে না, কোরআন যে হাত থেকে তুমি তো ইচ্ছা করে ফেলোনি, বাই চান্স পড়ে গেছে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হয়, অতএব তোমাকে চালও লাগবে না আর শোনাও লাগবে না। তো তাজিম সত্যি থাকে, কিন্তু সমস্যা হলো কি, এইসব লোকেরা কোরআন বোঝে না, তাজিম করে উপরে তুলে রাখবে না, আপাক অবস্থায় হাত দেবে না, কিংবা ওইদিকে পা করে শোবে না, কিংবা কোরআন নিচে থাকলে উপরে বসবে না, সব ঠিক আছে, পেছন করে বসবে না, সব ঠিক আছে, কিন্তু সমস্যা কি, কোরআনকে মানবে না। কেমন? ওই যে স্বামীর নাম মুখে নেবে না, কিন্তু স্বামীর কথা শুনবে না, সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ও খোকনের বাপ, আসসালামু আলাইকুম ও খোকনের বাপ। বাড়ির লোকরা বললো কি ব্যাপার, তুমি সালাম দিচ্ছ না, আমার তো ও খোকনের বাপ করতে গেল, সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলতে হয়, তুমি তো ও খোকনের বাপ কেন বলছো, বলছো ওই যে আমাদের খোকনের বাপের নাম ওয়াই না, তাতে আমি বলছি না, বুঝতে পারছেন, রহমতুল্লাহ নামটা মুখে নেবে না, কেন, স্বামীর নাম রহমতুল্লাহ, কিন্তু ওই রহমতুল্লাহ যখন তাকে কোন আদেশ করে, আমি পারবো না, তুমি করে নাও, তুমি জানো না, আমি জানি না, আমি ব্যস্ত আছি, আমি দেখতে পাও না, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, স্বামীর নাম মুখে নেবে না, কিন্তু স্বামীর কথা শুনবে না। এই তো কোরআনে এত তাজিম, চুমো খাবে, সবকিছু করবে, বুকে লাগাবে, তার সম্মান করবে, কিন্তু কোরআনে কি লেখা আছে, কোরআন যা বলছে সেই অনুযায়ী চলবে না। এই মহিলা কোরআন পড়ার সময়ে, কোরআন পড়ার সময় কি আজান শুনে মাথায় কাপড় নেয়, তাই না? আমাদের জন্য আর অনেক কি বলছে যে এরা মেয়েদের মতো মাথায় কাপড় নিয়েছে, ওড়না নিয়েছে, এরা হচ্ছে দাজ্জালের গোলাম, হাদিস ফিট করছে, এটা দেশের পোশাক, এই জন্য আমরাও পড়েছি। তো সত্যি আমাদের দেশের মেয়েরা যদি এইভাবে মাথায় কাপড় নিয়ে থাকতো ভালো হতো, আজান শুনে মাথায় কাপড় নেয়, এটা আজানের প্রতি তাজিম, কোরআন পড়ার সময় মাথায় কাপড় নেয়, তাই না? কিন্তু আজান যা বলে সেটা করে কি, সে মহিলা নামাজও পড়ে না, কিন্তু মাথায় কাপড় নেয়। আজান বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, তাই না, নামাজ পড়তে আহ্বান করে, আর সেই মহিলা নামাজও পড়ে না, কিন্তু হাইয়া আলাস সালাহ শুনে হ্যাঁ মাথায় কাপড় নেয়, বুঝতে পারছেন? তো এরা এই এই যে তাজিম, এই যে সম্মান, তার মানে একদিকে যেদিকে প্রধানত বা আসলে মানতে হয় সেদিকে না মেনে অন্যদিকে মানে, চুম্বন খাবে, তুলে রাখবে ইত্যাদি, তার সম্মান দেবে, কিন্তু তার কথা মেনে সম্মান দেবে না। এদের এরা হচ্ছে হতভাগা বা হতভাগিনী, যাদের এই সম্মানে এই তাজিমের কোন মূল্য নেই। মোট কথা, আসলে কোরআনের কথা না মানলে সেটাই হয় তার প্রতি বড় অসম্মান প্রদর্শন, যেমন স্বামী স্ত্রীর ব্যাপারের কথা আপনারা শুনলেন। অতএব আপনার আমার কর্তব্য কোরআনের যথার্থ কদর ও সম্মান প্রদর্শন করা, বাহ্যিক ও আনুষ্ঠানিক সম্মান প্রদর্শন ফলপ্রসূ না, বাহ্যিকভাবে করবেন, লোক দেখিয়ে করবেন, অনুষ্ঠান করে করবেন, আপনি অনুষ্ঠান করে দেখালেন আপনি কোরআনকে খুব মানেন, কিন্তু আসলে আপনি কোরআনকে মানেন না। আজ আপনার মুসলিমের ঘরে ঘরে কোরআন মানা উচিত, তাই না? কোরআন পড়া উচিত ঠিকই, কিন্তু কোরআন পড়ার চাইতে কোরআন মানা উচিত বেশি, কারণ কোরআন না মানার ফলে সমাজে এত মানে নোংরামি, এত খারাপি, এত এত কিছু যা কিছু হচ্ছে, মানে শিরিক বিদাত থেকে নিয়ে শুরু করে আপনার যত রকমের পাপ হচ্ছে, এই সমস্ত পাপ কিসের জন্য হচ্ছে, কোরআন না মানার ফলে। কোরআন যদি ঘরে ঘরে মানুষ মানত বা জানত ও মানত, তাহলে নিশ্চয়ই এত পাপ থেকে তারা বেঁচে যেত। কোরআন জীর্ণ শীর্ণ বা নষ্ট হয়ে গেলে, কোরআন থেকে পাতা বিচ্ছিন্ন হয়ে গেলে তা কি করবেন, কি করা হয় দেশে, পানিতে ফেলা হয়। যদি পানিতে ফেলা হয়, পুকুরের পানি আছে মনে করুন, পুকুরের পানিতে ফেলে দিলেন, পানিতে ফেলে দিলে কি পাতা নষ্ট হয়ে যায়, কাগজ নষ্ট হয়, নদীতে ফেলে দিলে নষ্ট হয় না, কি হয় বরং সেই কোরআনের পাতার অসম্মান হয়। দেখা গেল যে পুকুরে ভাসিয়ে দিলেন, আর সেই পুকুরে আপনার চারিদিক থেকে ওই বাথরুমের পানি নামছে, কখনো কখনো কাঁচা পায়খানা পানিতে ভাসে আর তার সঙ্গে কোরআনের পাতা ভাসে, তাহলে এটা কি হলো, আপনার সম্মান করা হলো না, অসম্মানের দিকে ঠেলে দেওয়া হলো, নদীতে ফেললেও তাই। সুতরাং পানিতে ভাসানো মোটেই উচিত না, আর বিশেষ করে পাড়াগ্রামের মেয়েরা পানিতে পেশাব করে, তাই না, পুকুরের ঘাটে গিয়ে পেশাব করে। তো যাই হোক, পানিতে ফেলা ঠিক না, যদি আপনি কবরস্থানে দাফন করেন তাও বলা যায় যে হ্যাঁ সম্মানিত জায়গায় বা একটা পবিত্র জায়গায় সেখানে দাফন করে দিলেন, সেখানে সম্মান বজায় থাকবে, আর আপনি পুড়িয়েও ফেলতে পারেন, কারণ সাহাবারা পুড়িয়েছেন। সুতরাং পোড়ানোটা কিন্তু অসম্মান না, এটা কি কোরআনের সম্মান বাঁধানোর জন্য এটা পোড়ানো হয়। পানির সাথে ময়লাও ভাসে অথবা ভাসিয়ে দিয়ে নোংরা জায়গায় ফেলতে পারে, আপনি নিয়ে গিয়ে ফেলতে পারে, এই জন্য পানিতে ভাসানো ঠিক না। সুতরাং তা পবিত্র মাটির নিচে দাফন করে ফেলুন, নতুবা ভালো করে পুড়িয়ে তা ছাই মাটিতে পুঁতে ফেলুন। কোরআনের পাতা বা তার টুকরো কোন জায়গায় পড়ে থাকতে দেখলে তা তুলে আপনি ওই একই কাজ করুন। অবশ্য আরবি লেখা দেখলেই অনেকে আবার অনেকে চুমু খায়, কারণ তারা মনে করে কি যে আরবি লেখা মানেই হচ্ছে কোরআনের পাতা, এটাও ঠিক না। তো যারা জানে না তারা কি করবে, অন্তপক্ষে তুলে সম্মান করবে, সমস্যা নেই, কিন্তু যারা জানে তারা নিশ্চয়ই, আরবিতে তো অনেক নোংরা কথাও লেখা থাকে, পত্রপত্রিকা নোংরা পত্রপত্রিকা থাকে, সমস্যা নেই। কিন্তু অনেক পত্রপত্রিকা আছে যারা পত্রপত্রিকা বিছিয়ে খানা খায়, দেখেছেন, কোরআন পত্রপত্রিকা বিছিয়ে তার উপরে বসে, কোরআন তাতে কোরআনের আয়াত থাকুক আর না থাকুক কিন্তু কমসে কম নাম থাকবে তাতে, আর সেই নাম আল্লাহর নাম সঙ্গে নামের সঙ্গে জড়িয়ে আব্দুল্লা গিয়ে, যেমন আবদুল্লাহ আব্দুর রহমান থাকবে না থাকবে না, তার মানে সেখানে আল্লাহর নাম থাকবে, তাহলে আল্লাহর নামের উপরে আপনার বসা হবে কিংবা আল্লাহর নামের উপরে আপনার খানা খাওয়া হবে দস্তরখান বানিয়ে। সুতরাং এখানেও আল্লাহর নামের তাজিম কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অতএব পত্রিকা বিছিয়ে বা পেপার বিছিয়ে খাওয়া উচিত না, বিশেষ করে আরবি পেপার যেখানে আল্লাহর নাম থাকে, বা কোরআন হাদিসের অনেক জায়গাতে কোরআন হাদিসেরও মানে পত্রিকা হয় লেখা থাকে, সেই পেপার বিছিয়ে আপনার খাওয়া উচিত না। এখানে সাধারণত সৌদি আরবে যে পেপারগুলো বের হয় সেখানে আপনার কোরআন হাদিস থাকে, ইন্নানিল্লাহ থাকে, মৃত্যু সংবাদ থাকে, তো তাতে আল্লাহর কোরআনের আয়াত ইয়া তুহান নাফসুল মুতমাইনা ইত্যাদি থাকে। এগুলো যারা বোঝে না, আরবি মোটেই বোঝে না, তারা আমরা বিছিয়ে আরামসে তারা ওইগুলো ব্যবহার করে, এটা উচিত না, আল্লাহর নামের বা কোরআনের তাজিমের বিরোধী। কোরআন পড়ার সময় মুখের লালা আঙ্গুলে লাগিয়ে পাতা উল্টাবেন না। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেককে কোরআন পড়তে পড়তে কোরআনের পাতা উল্টায়, কোরআন পড়ছে, কোরআনের পাতা যখন উল্টায় তখন কি করে, থুতু নিয়ে এভাবে উল্টায়, এটা ঠিক না ব্যা ঠিক? কেন ব্যা ঠিক? কিন্তু আপনার লালা যেহেতু মুখের লালা, এই মুখের লালা যদি আপনার মুখে লাগিয়ে দেওয়া হয় আপনাকে কেমন লাগবে? গন্ধ আছে, লালাতে গন্ধ আছে, এই লালা যদি আপনার চেহারায় লাগিয়ে দেওয়া হয় তো নিশ্চয়ই আপনার কি হবে, আপনার রাগ হবে। তাহলে সেই লালা আপনি কোরআনে লাগাবেন কিভাবে? এই কোরআনের পাতা, এই যে কাগজ, এটা আপনি দেখবেন অনেক কোরআন আছে যারা বিভিন্ন নির্দিষ্ট এখানে থাকতে পারে, তারা এইভাবে লাগিয়ে লাগিয়ে এই পাতাগুলো, পাতার কোনগুলো হলুদ করে ফেলেছে, পাতার কোনগুলো হলুদ করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রে আদব রাখতে হবে যে কোরআনে আপনি থুতু লাগাবেন না, আপনার এই থুতু কোরআনে লাগাবেন না। মসজিদে থুতু ফেলা কি জায়েজ না জায়েজ? না জায়েজ, সেখানে আপনি থুতু ফেলবেন না, কেন? পবিত্র জায়গা, আল্লাহ তালা ইবাদত করতে এসছেন, আল্লাহ তালার কালাম, সেখানে আপনি থুতু লাগাবেন কেন? অতএব এ বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত। অনেকে দেখবেন কোরআন পড়ে পায়ের উপরে রাখে, কিংবা পা চুলকাচ্ছে পায়ের উপরে, অনেক সময় পায়ের সেই মরা চামড়া নিয়ে খোঁটাখুঁটি করছে, আবার সেটা নিয়ে কোরআনে হাত দিচ্ছে, এগুলো তাজিমের খেলাফ। সুতরাং কি বললাম, থুতু আপনি মুখের লালা কোরআনে লাগাবেন না। কোরআন আপনি পাতা যদি আপনি যখন উল্টাবেন তখন ঠিক এভাবে উল্টাবেন, কিন্তু থুতু লাগানো দরকার হলে যদি আপনি মনে করেন যে এমন পাতা হতে পারে যে চট করে খোলে না, তা আপনি পানি ব্যবহার করুন, পানি নিয়ে এসে একটা টিস্যু ভিজিয়ে, যে টিস্যু যদি আপনি পানিতে ভিজিয়ে নিয়ে এসে রাখেন, তো এইভাবে হাত দিয়ে আপনি, তাতেও আপনার কোরআনের পাতা নষ্ট হতে পারে। এই জন্য পানি বা লালা যাই হোক থুতু ব্যবহার না করাই উচিত। এবার চলুন অন্য এক কথা, কোরআন তেলাওয়াত শোনার সময় অন্য কাজ বা কথায় ব্যস্ত না থেকে চুপ থেকে মনোযোগ সহকারে শুনুন। যদি আপনি কোরআন শুনছেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি অন্য একটা কাজ করছেন, কাজের মনটা কোথায় আছে আপনার কাজের সাথে, আর কোরআন চলছে, আর কোরআন বলছে যখন কোরআন তেলাওয়াত করা হবে মনটা কোথায় থাকতে হবে, কোরআনে থাকতে হবে, তাহলে এখানে কোরআনের বিরোধিতা হচ্ছে। যখনই আপনার এমন কাজ হবে যে কাজের দিকে মন রাখতে হবে, কোরআনের দিকে মন থাকবে না, আপনি কোরআন বন্ধ করে দেন, টেপ রেডিও টিভি যাই হোক আপনি বন্ধ করে দেন, কাজ করুন। যখন আপনার কোরআনের প্রতি মনোযোগ থাকবে তখন আপনি কোরআন চালিয়ে আপনি শুনতে পারেন, যেহেতু কোরআন বলছে ওয়াইজা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউ লাহু ওয়ান সিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, ইসমাউ না ইসতামিউ, তার মানে ইসমাউ হলো শোনো আর ইসতামিউ মানে মনোযোগ সহকারে শোনো, আর নীরব থাকো যাতে তোমাদের প্রতি করুণা বর্ষণ করা হয়। অবশ্য নামাজের ব্যাপারটা আলাদা, নামাজে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এই জন্য এই আয়াত থেকে নামাজের পেছনে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে ব্যতিক্রম। কোরআন বা তার অর্থ নিয়ে কারো সাথে মতভেদ দেখা দিলে খবরদার তার সাথে তর্ক বা ঝগড়া করবেন না, কারণ কোরআন নিয়ে ঝগড়া করা এক প্রকার কুফরি। কোরআন নিয়ে যে কোনো ঝগড়া, তার অর্থ নিয়ে ইত্যাদি আপনি তর্ক করবেন না, না এটার অর্থ এই, না এটার অর্থ এই, তারপর লেগে গেল ঝগড়া, না এসব করবেন না, কারণ কোরআন নিয়ে ঝগড়া করা হচ্ছে এক প্রকার কুফরি। অতিরিক্ত সতর্কতার জন্য আপনার নিম্নে কতিপয় কেরাতের বিদাত উল্লেখ করা হবে, আমরা করব ইনশাআল্লাহ। তার আগে বলি, কোরআন পাঠ করে বা কোরআন শিখিয়ে পয়সা না যাবে কিনা, এই কথাটা বলেছি, কোরআন পাঠ করে বা কোরআন শুনিয়ে অর্থ কামানো যাবে না, কোরআন শুনিয়ে অর্থ কামানো যাবে না, কারণ তো আল্লাহ রাসূলের নির্দেশ আছে তোমরা কোরআন পড়ো এবং তার দ্বারাই তোমার মাল বৃদ্ধি করো না বা পেট পেট ভর্তি করো না। আর কোরআন শিখিয়ে শেখানোর বিনিময়ে অর্থ নেওয়া যাবে কিনা, কোরআন শেখানোর বিনিময়েও আপনার অর্থ গ্রহণ করা জায়েজ না, তবে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে আপনি বিনিময় নিতে পারেন, তবে তালিম শিক্ষার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার জন্য সরকার থেকে দেওয়া উচিত। যেমন ইমামতির জন্য বলি আমরা, যে কোন হাফেজ সাহেবকে নিয়ে আসলো রমজানে, হাফেজ সাহেব বলবে না আমার 6,000 লাগবে, না চলুন 3,000 টাকা দেবো, না এটা ঠিক না, বরং হাফেজ সাহেবকে বলা হলো আমার মসজিদে ইমামতি করবেন, তারপর ইমামতি করতে এলেন কিন্তু চাইলেন না, কিন্তু গ্রামের তরফ থেকে তাকে সন্তুষ্ট করা উচিত, এটা হচ্ছে উচিত। তেমনি কোরআন শেখানোর জন্য আপনি যে লোক রাখবেন সেই লোককে আপনার সরকারি ব্যবস্থায় বা গ্রামের তরফ থেকে দেওয়া নিশ্চয়ই উচিত, তাকে এমন ঠকানো উচিত না যে তার বেচারির পেট চলবে না বা তার কোনো ক্ষতি হবে, সুতরাং তাকে সন্তুষ্ট করা উচিত, এ হচ্ছে। আর ঝাড়ফুঁক করে তার পয়সা নেওয়া উচিত, এর দলিল হচ্ছে ওই যে সাহাবারা গেছিলেন কোন সফরে ছিলেন, হঠাৎ করে সেখানে মেহমানি করালো না সে গ্রামের লোক, তারপরে সেই গ্রামের সর্দারকে বিচুতে বা বিছাতে দংশন করে দিয়েছে, তারপর তারা বলল তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে জানে, তো সাহাবারা বললেন যে হ্যাঁ আমাদের মধ্যে আছে ঝাড়ফুঁক করতে জানে, ঠিক আছে চলো ঝাড়ফুঁক করি, ঝাড়ফুঁক করব কিন্তু শর্ত আছে, ছাগল দিতে হবে বা ভেড়া দিতে হবে, জানান দিতে হবে মোট কথা, ঠিক আছে দেবো। দিয়ে ঝাড়ফুঁক করে ঠান্ডা হয়ে গেল, তখন ছাগল কি দিয়ে ঝাড়ফুঁক করেছিল, সোরা ফাতেহা দিয়ে ঝাড়ফুঁক করা হয়েছিল, ছাগল নিয়ে আসা হলো, ছাগল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন যে এটা তো করলাম আমরা ঠিক জায়গাছে কিনা, ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার হয়ে গেছে, বললেন তা তুমি কি করে জানলে যে এটা হচ্ছে ঝাড়ফুঁকের মন্ত্র, সোরা ফাতেহা হচ্ছে ঝাড়ফুঁকের মন্ত্র, তো যাই হোক তোমাদের কাছে কি তোমরা যে পারিশ্রমিক নিয়েছ আছে আমাকে ভাগ দাও, তার মানে বোঝা গেল কি যে এই ঝাড়ফুঁক করে আপনার পারিশ্রমিক নেওয়া বৈধ, মানে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে পারিশ্রমিক নেওয়া বৈধ। আর অবৈধ ঝাড়ফুঁক বা তাবিজ লিখে পয়সা নেওয়া যদি অবৈধ হয় তা তার দিয়ে পয়সা দেওয়া পয়সা নেওয়া কি করে বৈধ হতে পারে, এটা তো হতেই পারে না। ব্যাস এবার চলুন কোরআনের কিছু বিদাতের কথা। কানে আঙ্গুল দিয়ে উচ্চ শব্দে গলার রগ ফুলিয়ে কেরাত করা, দেখেছেন একবারে, হ্যাঁ অনেক কারি সাহেব এরকম করে, অবশ্য কানে আঙ্গুল দিয়ে মিষ্টি সুরে কেরাত পড়াও বিদাত। খুব তাড়াতাড়ি হরফ ও হরকত চুরি করে কেরাত করা, অনেক সময় দেখবেন হরফের ঠিক মতো উচ্চারণ হচ্ছে না, অনেক সময় হরকতেরও উচ্চারণ হচ্ছে না, এ ধরনের কেরাত সাধারণত খতম বা সবিনা পাটে হয়ে থাকে, দৌড়া পাট যাকে বল, এমন করে একবারে ঘরঘর করে এমন করে পড়বে যে আপনি পাত্তাই পাবেন না যে কি পড়ছে, তারাবিতে এরকম হয় কারণ এক এক হাফেজ সাহেব প্রায় তিন জায়গায় তারাবি খতম করে, তাই না, তা ধরা আছে তিনটে মসজিদ তিন জায়গায় গিয়ে খতম করে, 10 দিনে খতম করে, তবে সে কিভাবে পড়বে চিন্তা করেন। মৃত ব্যক্তির নামে কোরআন খতম এবং সবিনা পাঠ বিদাত, একই জামাতে ভাগাভাগি করে পাড়া নিয়ে কোরআন খতম করা বিদাত, দেখবেন অনুষ্ঠান করে এলো 30 জন লোক, 30 পারা কোরআন দিয়ে দিল, তারপরে একবারে আধ ঘন্টার ভিতরে কোরআন খতম হয়ে গেল, তারপরে খানা দানার ব্যবস্থা, এরা হচ্ছে বিদাত। বিরল বা সাজ কেরাত দ্বারা কোরআন তেলাওয়াত করা, কোরআনের বিভিন্ন কেরাত আছে কিন্তু যে কেরাত বিরল কেরাত সেই কেরাত দিয়ে কোরআন পড়া ঠিক না, এতে মানুষের মাঝে এ সৃষ্টি হয়, মানে বিভ্রান্তি সৃষ্টি হয়। নামাজে বা মহফিলে একাধিক কেরাত দিয়ে কোরআন পড়া, নামাজে আপনি নামা ইমামতি করছেন, এবার আপনি হয়তো 10 কেরাত জানেন, কেরাত আসারা জানেন, এবারে শুরু করে দিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকান ইয়াউমাদ্দিন মালিকি মালিকান ইয়াউমাদ্দিন। হয়তো জায়েজ আছে কোন কেরাতে আছে, কিন্তু আপনি সাধারণ পাবলিকের সামনে যদি পড়েন তো ভাববে কি মালিক ইয়াউমাদ্দিন ইমাম সাহেব মালিকান ইয়াউমাদ্দিন পড়ছে, তো সমস্যা আছে না, এই জন্য আপনি পড়বেন না। নির্দিষ্ট কোন সুরা পড়ে মোনাজাত করা, যেমন প্রত্যহ ফজর নামাজের পর সুরা ইয়াসিন পড়ে মোনাজাত করা কোন কোন জায়গায় কোন কোন মাদ্রাসায়। আবার অনেকে অ্যাডভার্টাইজ করে যে আমার মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকদিন সুরা ফজর প্রত্যেকদিন ফজরের পরে সুরা ইয়াসিন পড়ে মোনাজাত করা হয়, অতএব আমার মাদ্রাসায় দান করুন, আপনার নামে খাস মোনাজাত হবে। এসব বিদাত। মুর্দা বা জানাজার সামনে কোরআন পড়া, কবরের পাশে কোরআন পড়া, কোরআন পাঠ করে ভিক্ষা করা, এসব কি জায়েজ না? সুরা জোহা থেকে সুরা নাস পর্যন্ত প্রত্যেক সুরা শেষে তকবীর পাঠ করা, দেখবেন অনেক কারি তকবীর পাঠ করে থাকে, বিদাত। ইচ্ছাকৃতভাবে কষ্টার্জিত শব্দে কোন কারির সুরের অনুকরণ করে কোরআন পড়া, আপনি শেখ সুদাইসের নকল করছেন, হুজাইফির নকল করছেন বা মিশারির নকল করছেন, খুব কষ্ট করে করে সেইসব অনেকে আছে না নকল করতে পারে, অনেকে পাখির আওয়াজের নকল করে অনেকে, হ্যাঁ তো নকল করা ঠিক না, এসব বিদাত। কোরআন পড়ার সময় দোলা বা দুলে দুলে কোরআন পড়া, বিশেষ করে হাফিজ সাহেবরা মুখস্থ করে, তাই না? আমাদের প্রায় মাদ্রাসাতে এটা অভ্যেস আছে, তারা বলে কি হুজুর এটা ঘুম আসবে না, এরকম করলে ঘুম আসবে, আর যদি চুপ করে পড়া হয় তো ওই যেমন ওই যে বাদশাহ ওই যে হ্যাঁ সব ঘুমাচ্ছে, এরা যদি এরকম করে তো ঘুম আসবে না, বুঝতে পারছেন তো? ওরা বলে যে এই জন্য আমরা, কিন্তু আসলে দুলে দুলে কোরআন পড়া বা আল্লাহর কিতাব পড়া এটা ইহুদিদের অভ্যেস, ইহুদিতে দেখেছেন টিভিতে দেখবেন আপনারা কখনো কখনো জেরুজালেম মসজিদের সামনে দাঁড়ায় পড়ে তাওরাত পড়ে এভাবে পড়ে, তো যেহেতু ওদের অভ্যেস সেই অভ্যেসটা আমরা যদি বরণ করে নিই তো তাদের সাদৃশ্য হবে, এই জন্য এটা জায়েজ না। এই হল মোটামুটি কোরআন সম্পর্কে আদব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আদবের মানে বা আদব করুন, আমরা যেন বেয়াদব না হই কোরআনের প্রতি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রতি যে আমল করতে বলেছেন সে আমল করতে পারি, কোরআনে যে তাজিম আছে সে তাজিম রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন।